الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين মহুদুহা গুরামায় বাহাকা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমি বায়ান কুরবানি মি আয়াতা হুয়া আল্লাহ বাহি কুরবানি দেলাশকার বাদদলুই দোয়া হুগা তিয়া বামি হুননা এ জহুন মুসিবা তাকি এই আল্লাহ গে ইজনা ফুলায়কু তিয়া বামি হুন জহুন মুসিবা তাকি এই আল্লাহ গে ইজনা ফুলায়কু আল্লাহ মিম্বার করে বি গতে কে এই তিয়া বামি হুননা ওয়ালিয়া আলামাল মুমিনিন আদি মুমিনুন দেনেগত মাট্টাকায়ে মুমিনুন দেনেগত মাট্টাকায়ে وليعلم الذين نافقوا ادي منافقون بس دنغت متكاي اي الله سبحانه وتعالى اذن فلون هيغي كامكان مؤمنون بس دنغت متكاي ادي منافقون بس دنغت متكاي وقيل لهم امي هنا بنونه منافقون تعالوا تبامهم الناس قاتلوا في سبيل الله تبامهم الله غماوغا غرام قراره ابي دفعوا نوتا دفاع قراره نفسوتا قالوا اميهم بناني لو نعلم قتالا لاتبعناكم هارمنا ها قرام قران انغي ناما هارمن كيبام هناك ديامو ها قرام هم للكفر يومئذ اقرب منهم للايمان ادوهو اميهم كافر كما ما غات ايمان كما بر مير منافق ميمي هنا كي بير فرون ايمان كما فوتا لاكن تي باي ميمي هنا كي اهم بگن مؤمنون گه حكم تامي هنا هنگامي ehen kamun allah mitange wahi korbani edo kafaru kama ma gaate emihun iman kama bure ei mu'minun ge lo takunga matiwa allah dena odge mi kafarun ta hekam ubayibun salula allah ibn ubayibun salula e nage kwerin imam zuhuri mi vidalwani imam zuhuri vidalwan rasulullah sallallahu alaihi wasallam udha kurama nikume wadaya gate en hasmi hunnage en has muqatilun nage nikume wadaya gate فَلَمَّا كَانُوا بِالشَّوْطِ بَيْنَ أُحُدٍ وَالْمَدِينَةِ شَوْطُ كِيُونُ تَنَنْ اي مدينة أُحُدُ فَرْبَدَيَا دَي تَرَيْغُ اي تَنَنْ اي اتنا أرى هما بيهندوغا إن خذل عنهم عبد الله بن أبي عبد الله بن أبي ميستهم كي تنبا كولا إبا وحي كولا في باقنا كا تنس ديه كوم مسوار ميهم وحي كولا في اينا تبابي اينا وسواس تدي اطاعهم واصاني تمنن الله قرانغلو مشوراي دينيمه محمد محمد محمد غفانا اكما كنت تمنن اور دنيا محمد غفانا مهر رسول الله صلى الله عليه وسلم مشوراي سيتا صحابي بكرم يكيبا هانغرام قران مدينه كي تريغا تيبغنتو نوني مدينه بيرغتو اصحاب بكلون كي ترين ام رانغلو هيولفا ام بودي وري بكلون مشورا دبي مدينه بيرغ رب بيرغا اوذو فربدا كاريغا هانغرام كرو Abdullah ibn Ubay ibn Salul mina nasihatini mina mashwara dini Madina tere ga hangurama kurma ehem bege mina ibn timanna ibara nasihatini me mashwara dini me Madina tere ga hangurama kurma fatimna ga bahne hiye wallahi ma nadri ala man aqtulu anfusana Allah gandi buna me timanna menna kanne ge kon khamig ge machchakkan timanna menge nasuta gatulu kuram vi ki kon sababaka hurekan mitanga timanna menge nasuta gatulu kuram vi فرجا بمن اتبع من اهل النفاق واهل الريب اين اين اتبع منهم كل غواغ مدينه امري اي بينا كما حكم تان الله بيان قرباني اميهم ادوه كافر كما ما غات ايمان كما بر مؤمن قالوا تكما تيغا حقيقه تبلا في امي كافر كان اتر غوتي فروا فميهم يقولون بافواههم ما ليس في قلوبهم اميهم دوتكم ابناني اميهم هيتو غوا اتشن من ابن خلاف اتر فرا بير فرا تفاتميهم مي munafiquna fi wallahu aalam bima yaktumun emihun furwa kan tatta allah muladdin wadiganna hit terege furwa kan tatta allah muladdin wadigan dani wadiganna way allah kan wan hanaange bes kamenna kurawen e bes mihaka alladhina qalu li ikhwanihim wa qa'adu law ata'una ma qutilu adi emihun bunye emihun ge akhunna e bahi emihun ge akhun tabwes wi wi e hangurama ge terega emihun ge timage emihun tabwes asawe karun tib tibbevi emihun timage emihun tas baawaro emihun emihun ge akhunna mi bunani waqadu mi mihun ishida tibegen ge tahuga hangurama ennuni kome law ata'una emihun aharmenna kiyaman vi nama ma qutilu etanga emihun gatulen nuihe udu hangurama ge do horak gina sawbe kalun gatule wada ge gatulen nuihe den allah mi rabbani qul e muhammad fa nakali fa nu dalwa she munafiqunna ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত নিকান তিয়াবামি হুন তিয়াবামি গ নাফসুকুম মারদিফাউ কব্বালে আসে মারু আন্নাহি তো মারু নুবে তিয়াবালে আসে নিকান মারদিফাউ কব্বালে আসে ইন কুনতুম সাদিকিন তিয়াবামি হুন তিতেদুবনা বাই হকাম গওয়ানা তেদুয়েরিন তে হকাম গওয়ান্যা নিকান মারু আন্না বাগুতুগে মারদিফাউ কব্বালে আসে হাদেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহীদুন না বিহে গতুম মি বায়ান কুরবানি মি আয়াত তাহুগা মি আসলু মি আয়াত তাবাওয়া দেবনি ইয়াস উহুদু হাঙ্গুরামাগে শাহীদ ওয়াডাগে নেই বেকালুং না বিহে গতুম এ হাঙ্গুরামাগে বরম মাই মাই আসাব বেকালুং কাতুল ওয়েগেন দিয়া শাহীদ ওয়েগেন দিয়া মুসাববুন উমাইর হামজাতু গে ফান ফাদ বড়তি আসাব বেকালুং কাতুল ওয়েগেন দিয়া উহুদু হাঙ্গুরামাগে দুয়া হু জাবির ইবনে আব্দুল্লাহ মি ফাদ বড়তি বে বেকালুং الله وحي كرباني ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون تبامهم اگو تکوسین قراشه الله گماوگا شهید وامی ہن نامدو ای مروے فاوا بای کموگا ہن قراشه بل احياء ادکین ہے ابامہن دیرتی بے بای کے میہن کی دیرتی بے بای کے عند ربهم يرزقون امہن گے ابامہن گے رسکلان حضرتن رزق دے وے حالوگا دیرتی بے بای کے ابے کرنا کی বেয়ার রিবায়ত হোগে বাহার শাহীদ নাকি এই এহেম মারওয়া এহেম মিহুন নামুলি হুকুম তাফাত বায়ে এবে কাল নাকি এমুলি হুকুম তাফাত বায়ে এবে কাল আল্লাহ আমি ওয়াহি কুরবানি এ মারওয়ে ফা বায়ে কামুগ হিন কুরাশে তি বায়ানি দে মি গে তাফাত তাবিল তা কুরাইফে বহুরি এ বাই রিবায়ত তাকুন দে হাবা গতুগ এবে কাল এবা তিব্বেই হামা রুহানি গতুন নামাবে সেবে এবে কাল এবা তিব্বেই এবে কাল গে রাট্টি হিন নাশা মুসলিমুন না গোয়ালাব্বা কামুগাবে কমেদ ওয়াহাক ওয়াস্তি বামি হু সাঙ্গুরাম কোগিং আস বেলারে নিকাং মি মাকাম হাদাহ আরাম মাকাম কেমি হাদাহ আরাম দরজা কেমি তি বামি হু বাস আস বেলারে হাঙ্গুরাম কো আল্লাহুম্মা গো শাহীদ ওয়েগে এবে কালুং গোয়া কামুগাবানি দেন আনে তাবিলুগা মি হু সহারি ওয়াতে আদি বাই তাবিল তাই ইলমের গে বহুর কুরাবাফা কমিয়া কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেসু কুরাবানি শাহীদ ওয়া মি হা শাহীদ ওয়া হিন্দুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনাগে ফুরআন ফেহি কুলাগে দুনিয়া কাল্লাবায়ে উহুদ হাঙ্গুরামাগে শহীদ ওয়াডাগেন নবী বেকালুন নামে দুসে কালিফান হাদিস ফুল কুরবানি এ বেকালুন শহীদ ওয়াডাগেন নবী হিন্দুগো আল্লাহ এ বেকালুন গে ফুরআন ফুল তাফহি কুলাগে দুনিতা কাল্লেভিয়ে এ দুনিতা স্বর্গে গে তাম্মি তানুং কাবো হাদে এক মানে কি বা হামুন গে রিজুক তাই দিবেন এ তা স্বর্গে গে তাম্মি তানুং কাবো হাদতে আদি রেগাঁড় উইমা এ দুনিতা আরশুগে দারা হিয়া বাহিকং হাসিল কুরমা টাকা আদে আদি আরশুগে দারুগা ওয়া কিন্দিল তাহে গে মাতিগা কমে দুনিয়া গাস জাসালে কমে কাস বেকালুং এই মার ওয়ফা বাইন নুং কাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিয়াতুগে বায়ান কুরবানি এই হুকুমি গতুং আর গন মেঙ্গেলো মাতিং গোস ফায়ানি এন নামে হুকুমি গতুং এ বেকালুন নাকি এই আবহার ওয়ফা বাইন নু মিগে বেবার কান্তত তেঙ্গে ফাল ওয়েগেন দে ফুরতাম কামাকি শহীদ আল্লাহ মাগো শহীদ ওয়া হাকিকাতুগো শহীদ ওয়া মিহেগে হাসি কড়ো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফানায় নুকুরাল্লাহ ফানায় নকুরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শহীদুন কে হাসি কলতাং আল্লাহু ওয়ানি বিম্মাতিগে কুরিহা ফানি ফক্সাতা কাং হারাম কুরাবা ফায় এগে মানে কি শহীদে গহারি গন্ড কুঞ্জে বেসনুয়ানে আদি বিম্মাতিগে উলে সুফিতা খাই বেসনা হাদানে এবে কালুম মিহার বেস তিব্বাওয়ান হামা তিবি গোতা এই হামে কানে দেবায় কাং একাং খাস সবেগে মানে এই নবী বে কালুম নাশা শহীদুন না নবী বে কালুম গে হাসি কলতাকে বেস ফানাওয়েগে নে নুদানে আদি হামে ফাদা শহীদুন গে হাজ কলতা কে বেস ফানা আবেগে নু দান এই শহীদুন আল্লাহ লাভা ফাওয়া খাস ইনাম তাকে কমে কাস কুরআন গে বরগিনা আয়াত তে বর শহীদুন গে মাতি বেরকা মা দালিল কো ফা আল্লাহ কি তো কুরআন গে আবাহি কুরবা ফানি তি আবামি হুম এগগত কে সিনু কুরাশে আল্লাহ গে মাগো শহীদ ওয়া মি হুন্না শহীদুন ওয়ে মারওয়া মি হুম এই হামা হামা বাই কামুগা ফাদদাল আল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ গো মাউগা এ জিহাদ কুরা মি হুম গে দারাজাতা জিহাদ নু কতিবি মি হুম গে মাচ্চা এতক গুনায় ইতর কুরাই দিয়ে এতক গুনায় কমিয়া গা শহীদুন লিবে দারাজাতা ওয়ারাম মাতি বেরি এমি হুনা খাস ইনাম তাকিং এ বহুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব ওয়া ফাকুরি মি দেন নউনি এ গে তেরেং এং ইনাম এই শহীদুন গে হাটি কলতা ফানাবে গে নেন নুদান শহীদুন গে হাটি কলতা ফানাবে গে নেন নুদান হামা ইফাদান শহীদুন নাকি এই এমি হুম গে লেফদু এমমে ফরতা বিম্মতি জেহুমায় কুগা এমি হুম গে হুরিহা ফাফতাকে ফুহে বিগেন দানে হুরিহা ফাফতাকে ফুহে বিগেন দানে শহীদুন গে লেফদু বিম্মতি জেহুমায় কুগা দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শহীদ ওয়া মি হুন নাকা হিঞ্জেন হাফা গান্না বরম মেনুই তাকলিফেন ইহসাসেন নুয়ানে এহনাম সাঙ্গুরামা গে ময়দানু গে ফাতিলা সাবিত কুরেয়েনি ঈমান কাম ফুদে ওরকান হুরেগে এহনুনি তাঙ্গে সাবিতেন নুয়ানে এই হাঙ্গুরামা গে ময়দান এই হাঙ্গুরামায়গে মায়দানম মিহাকু নিকুমেজ্জিয়া এখান এগেনে এনা iman kambali kashi yakai ta ko sabitu wegen den hurave aneka hangurama en nikotuma fahu furagas didino diuma ki e ibara nurakka terikame emme bodeti haifa faage terege himene kamen ei alfirar yawmaz zahf ei hangurama age duahu furagas di filagen diu ei emme bodeti faafta uge terege himene faafa yama etanuga faatila sabitu kuraveni warang iman terikan gada bayakan adi allah subhanahu wa taala etang mujahidunge iman terikan gada kurave mattaka waragina karama ittafal kurava etanga Rasulullah sallallahu alaihi wasallam ke zamanu ke waragina mu'jiza ittafal kurava fe adi hama fadan islam dino kurawun bodati hangurama tahu ke waragina karama ittasani faal kuraifa etanga hama fadan da adi fahakum ve sama kuraifa ve hangurama en ei e hangurama en hama ilmerin fatwa devva fani ei haggu jihade ke afghanistana Russia ya kuri hangurama e hangurama ke waragina karama ittafeni gendia ekan lolun dekunu mihun e buhuri wahakata kiya adi fa ehan qurama yaddi amihun ebhori wahakata kiya difa algonda nas baddal wiyege ba arumihun afghanistan han qurama diya waragina mihun arabin wese ha gina india pakistan waragina mihun wese diya ehan qurama en jihada etanga waragina karama ittafal wegen diya wahaka ebe kalum bayan ko fawani hommyakas jihada ki ei waram maing alukamen ei waram maing alukamen ei allah subhanahu wa taala e jihada nikuma shahid wegen da mihun ge darajata bani ufullawa fa mihun khas inam take bani tayyar kurawwa fa egeterin emme furutama inam bayan kurawuni ayye bekalunge hasikolutan allah fanaayen kurawwan dewana inama ki bekalunge lefodo emme furutama bimmati jehuma ke bekalunge huriha faafatake fussawa dewana allah subhanahu wa taala adi evves insanakan allah subhanahu wa taala eki tamme salihum ihakkamu gavias enage darajayen adi ena daamvi taneswaruge yakum dakkaen nulawwa allah subhanahu wa taala marumuge kuriya evves insanaka marumuge kuriya kunaraka evves nu fennane adi swaruge evves nu fennane maru mafahuga fennane ehnamais maru umuga kuriya kunu fennane shahidun nafiyawa shahidun ebe kalunga furana ful allah subhanahu wa taala hippe umuga kurin ebehi duniyega ma furana adi salamatun hutta allah subhanahu wa taala enage daraja enage maqam ena swargen dakka elawana kiha ufawane adi ena mare vesnu yadi eru shahidu wani miyon ena ena shahidu muga kurin ena ge furana enage hatiganna kutuma kurin allah subhanahu wa taala ena ettaka swargen tayyar ko kurifawa maqam ena ettaka dakka elawana ena dakka elawana adi hama ifadan ena ettaka tayyar kurifawa ambin etanga ambin ena ettaka tayyar kurifawa ena dakka elawana ايه نن خاص انامين اي سورغ شهيدون اللي بها خاص انامه ادي انن انامكي شهيدون اتكا الله سبحانه وتعالى هم شهيدك الله ديوان قيام الدهوك حديهتين حور العين حديهتين حور العين اي سورغ خاص ان هن تن الله سبحانه وتعالى تيار كور وفاوا اي اداك مي دنياك مي تيبي ان هن نور ما طاهر كم بود ما ريتي باين اي الله فرهم غتو حد هاتي بي باين اي furihama gotuga duniyage ves insano ke furihama koren allah na haddawa ehnama swarguge tayyar koru fa hura linu naki ei allah war furihama tayyar koru kurwa fa wa bayen ei qur'anu ge bayen ayatahu ge bahuri be kamalunge misalu allah jassa fa lam yatmisunna insun qablahum wala jan fihinna qasiratut tarf lam yatmisunna insun qablahum wala jan etanga tibe anhinun naki ei e kamalun na de ifa wa firinna fi wehen be kanus balan ehm bekan mus balan isuflay etanga gandwarta hoga etibawa hurul ainun ei etanga firinun taka deifawa amin ebe kamalun ge firinna fiwa ehm bekan mus balan ke lam yatmisunna insun qablahum wala jan mege kurin evves insan evves adi evves jinni evves kamalun ge gaga bihila fawesnete eha tahiru be kamalun ei adi qur'anu ga allah ay qur'an fawani ka'annahunna al-yaqut wal marjan ekamalunge misale ki ei yaqut takefada misale ekamalun yaqut takefada misale yaqut takefadae adi muittakefada be kamalun tahekei ekamalun nagi rasulullah sallallahu alaihi wasallam hadis kurkone kamalaku swargen swarge ge hurafa duniya ballawala wafiya duniya swarge ademe duga aliwegen gaadane ekamalunge lolugen dikunna nuregge sababu adi ein kamalaku duniyage kor bodati kor takun kore koraka kulu fode jassafi amuli kor foni vegen ga dane komme akas warar riti bayen allah subhanahu wa taala tayyar kor wa fawa ei adi khassa inamegge gotun ebe kalna devwa bayen haddihatin huralinun komme mujahidaka komme shahidaka allah maga shahid wa fawa komme shahidaka allah devwan haddihatin huralinun ei adi edu makanu la adi e muhuri bayawru ambintan ei hame kene khassa inamatan ebe kalunna komme ak swaram mati veri bayen ei allah e wahi kurana qur'anuga ebe kaluna me teba men hinu qurahe ei marwafati baye kamuga ei diriti baye ke ei allah ge hadratun rizqu devi deveti bihaluga miharu swaruge ফারি রিজুগুলি বেলি বে মিহনাত দিবি রিজুগুলি বেলি বে আদি মুমিন নক গোবা হাদা এবে কালং আন্নাশে তি বা মিহ বেস আন্নাশে এবে কালং আল্লাহ দন্নামান এবে কালং শহীদ ওয়ার কম মেকস বাই রিবাত হগে ভুর এবে কালং আল্লাহ ফেন নাকামা এ আদি গিয়ামে মুগে কুরিং গিয়ামে মুগে কুরিং শহীদুন নাং আল্লাহ ফেন নাকামা আল্লাহ ওয়াহি কুরআন কম মে গোতে বিয়াস এ ভুর রিবাত তাং আস আল্লাহ ফেন নাকামা বেস কম মে গোতে বিয়াস আল্লাহ এবে কালং না ওয়াহাক দাক্কাওয়ান বাস ওয়াহি কুরআন আল্লাহ আল্লাহ ভাই কুরবান তিয় বে কালুম বেহনুম মানি কং কামেন হে ইতুরা কম মিয়া কাছে হেরি মাকাম ফেন নাং এ বে কালুম এ বে কালুম গে তানু গে গান্ড বরতাং হে দেই ফে হেরি এমি হুন টাকা এমি হুন গে আমিন তাং ইয়তি এমি হুন বাগিচা তাং ইয়তি সোর উগি নিয়ম তাং ইয়তি এমি হুন আদি আল্লাহ ভাই কুরবান আদি বেহনুম হে জিয়ে ইতুর কুর মা দন্নাওয়ারে দন্নাওয়াশে এ বে কালুম দন্নাওয়ানে আল্লাহ হে আদি ইফহার হার মিন দুনিয়া ফনু ওয়াশে অনেকা আল্লাহ মাগো শহীদুমা আলুম বস্তি মান নামে বেনমান আলুম দিরু মাসে আলুম শহীদু মাসে আলুম দিরু মাসে আলুম শহীদু মাসে এই কি বেং এ শহীদ উই মা হুরি মাকতিয়ারি মাকামুত ফেনিফা এ মাকামুত কা আদি ইতুরং এ মাকামুত বেন মগে এ বে কালুন দন্নওয়ানি হামে কান এ দুম আল্লাহ গে হযরতুম কি মান নামে এ দেনি অনেকা দিরু মাসে আলুম শহীদু মাসে আল্লাহ গে মাউগা অনেকা দিরু মাসে অনেকা শহীদু মাসে এই শহীদ উইমা একামুকে মাকামত শহীদুন নাটাকা আল্লাহ তাইয়ার কফাবা নিয়মাইতাহুকে বড়কাং এমি হনা তাসাল্লার বেসা এহেন দন্নান দে আল্লাহ ভাই কোরবান তিমাং আল্লাহকে হযরতুগা কুরাইজ্জে নিয়ায় কি এই বদলেন আন্না নেচ্ছে নুনে তিমাং আল্লাহ নিয়া করবা ফায়ানি তিমাং আল্লাহ গে হযরতাং আন্না মিহাকু দেওন পাহারা দুনিয়া নফন নবুমা এমা দুনিয়া কান নদেয়েনে আমরায় কমে কাছে নিয়মাতাং এ দেয়াসে এদুনো ইচ্ছে লিবেনে এহেন নামে আলুং আমরা দুনিয়া কানু দেবেনে এ তিমাং আল্লাহকে নিয়া একে এই তিমাং আল্লাহ হাদরত আও মাফাহুকা এভেস মিয়া কা এই মুমিন কাম গাবিয়াস আদি কাফির কাম গাবিয়াস আলুং আমরা দুনিয়া কানু দেবেনে আল্লাহ ওয়াহি কুরবানি ফারিহিন বিমা আতাহুম আল্লাহ মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুন বিল্লাযিনা লাম ইলহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কুমিয়াকাস এমিহুম উফা কুরআনতে এই বিমা আতাহুম আল্লাহ মিন ফাদলিহি আল্লাহ কালাঙ্গে ধর্মমন্তকং এবামিহুন দেবাফাওয়া নিয়মাইতা ফেনিফা ইয়াং এবামিহুন উফা কুরআনতে আদি ওয়াস্তাবশিরুন বিল্লাযিনা লাম ইলহাকু বিহিম মিন খালফিহিম আদি এমিহুম এদেনতে উফাহার কামুগা খবর দেবুমা এমিহুম গে বিল্লাযিনা লাম ইলহাকু বিহিম এমিহুন না আদি বাদদাল নকুরামিহুন না এবাহি এমিহুম গে ফাহুম আন্নামিহুন না এমিহুন এদেনতে এমিহুন তিবি উফাভেরি কামুগে খবর নিয়মাই তাং আল্লাহ এদেনে আল্লাহ আহারমগে আখুন নাং আলে আহারমে মিতিবে আরাম বায়া কো দেব বাল্লা আশে এরম ফাহারগে মিহুন বসাস দানে এরম ফাহারগে আস্তানে মিহুন আহারমে মিতিবে আরাম আহারমে মি কুরামুন্দা আরাম লিবি ফামি নিয়মাই তা আলে বায়া কো দেব বাল্লা আর আহারমগে আখুন না আদি আহারমে গাতান নান না এবহি ফাহুন আন্নানে মিহুন মিগে হুরি হামে শামিল ওয়ে কিয়ামত হামায় আন্নানে হা মুমিনুন শামিল ওয়ে মি আয়াতুগা মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এমি হুন ইবস বিরং ইবস ইতামা নওয়া কামগে খবর এ আল্লাহ দেব বালা হার হুন ইবস বিরং নেককাং হিতামা নেককাং উফালা আরাম গউলে কাং হুন খবর দেব বালাশে কম মিয়াকাস আল্লাহ মিহের খবর দেব বানি এবে কালুঙ্গে মি আইত তাকুং এ আল্লাহ এ খবর দেব বানি দুনিয়া গে তিবি মি হুন না তে বা আমি মুসলিম আল্লাহ মা গো হাঙ্গুরাম কন্নি কাং আস বালা শাহিদ ওয়েগেন মি মাকাম তাকে হামওতি يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين إميهم الله دفافا ونيومة نيومة أدي درموان تكما إميهم فا قرآن تي أدي همك شبرون الله سبحانه وتعالى مؤمنون أجر جلن من قرآن تي ساكا دنيا يقول نبيرين إميها مثالا تانيك كوري مساكا تين أجر نولي بدانك مغبيرو إيناك ساحب ميها إنا حدان تالفانك مغبيرو এই দুনিয়া গো একামে এই না ফারে কাহা দান তিগা তিমান নাম মুসার হন দিয়ে সুরে দানে নতা তিমান নামি কুরি মাসাক্কাতু গে আগুয়ে না বাজান নুয়ে না তাকলে মাদু বেস দিফান এই দুনিয়া গো বিরেং এই এ নামেস দুনিয়া গে হেও আমাল কফিয়া এ বেস বিরে গান্নান কে মানে এই আজরু ফুরি হামে গতু গা আল্লাহ দেবান এ কালাঙ্গে হাঁদু মাফলু নুনে তেনে কালাঙ্গে এম আল্লাহ কোরআন ইন্না আল্লাহ লা ইউযিউ আজরাল মুমিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনুন গে আজরু গেল্লে নি মিনু কুরআনতে الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم الله شاك لان رسولان إجابة دميهن درناش من بعد ما أصابهم القرح أميهن الزخم تجهن هندوس جهن مفهو قويس إبا هي هنگو رامه دو هنگو رامه قد وهو هذا زخم بي أصاب بي أكلون إنك بدايا النوايات أصاب بي أكلون كتلين إنك رامه قد تبا بي سورو قد غفار كم خبر لي بدايا تبا بي أكلون طلحة طلحة بن عبيد الله إيه الله سبحانه وتعالى رسولا سورو قد ودوين كم غفار كم خبر دو بديها بي أكلون كتلين بي أكلين قال إكفان رسول الله صلى الله عليه وسلم دفاع كوري ومك إن أي واغنة تغندية واغنة تغندية تير ورأة أتا تير ورأة أي ekkon atuge beenun kendigen diya ai en ai pologe beenun ekko kendigen diya abu ubayda ibn jarrah kalege faanu ge daipulu vettigen diya rasulullah sallallahu alaihi wasallam mitana wade fain bole daganda bolem mitana wade fain kale faanu war zakham wada ge rasulullah sallallahu alaihi wasallam udwa qurana ge do kale faanu ge daipulu shahid wada ge ne rubai daipulu ei feera daipulu vettun hidaya kun jehi jehinu makka ge mushrikaku abu ubayda ibn jarrah kalege faanu e bologe datun hippe viharam kale faanu ge medu dai diye medu dai bes hama ifadan rasulullah sallallahu alaihi wasallam talha ibn ubaydillah kale gfana e uhudu hangurama ge duwa huswani sorwe go farka mo khabaru devafa e kale gfana farbada macchan arwang mi uluwani kale gfana kan neeru vege dahana ge sababu daganda dahana mita aluwa fotima e abbar vege kale gfana kan neeru ve hindu talha feni wada ge kale gfana kondu dekkevi kale gfana kondalla ge rasulullah sallallahu alaihi wasallam eruvi e hindu kale gfana farbada macchan arwamu hadis fulu kurawani wajabat ehin hadis fulu wajib wajje ekade fana wajib wajje wajib wajje ehin do asabe ekaren yadu yegen fahun denne allah rasulaye ekade fanu farbada macchen eru wiru talha tuge fanu ge kondu fulu mati ek farbada macchen eru wiru kale fanu widala wime wajabat e konche wajib wiwah ka denne wajabat lahul janna ekade fana suwaru ge wajib wiwah ka etiman kale fanu denne wi tulha yasuruge waragina sahabe kalun e hangurama age zakham wada gai etan eta sahabi we kalun rasulullah sallallahu alaihi wasallam difa kuram ga shahidi wada gai komme be kale kos wada ha me dikollani addana ege gotuga e wagutu e sahabi shahidi wegen edani ekalege faanu himaayat kuram mattaka etan eta sahabi we kalunne shahidi wada gen di ei rasulullah sallallahu alaihi wasallam deke lobi wada ge bayaki alugon me midawa kono alugon slobi me kam kale faanu dekti ebbe sunnate ge hifato e no ekalege faanu sunnata tabaamu ei miharo ekale faanu deke lobi umaki miharo alugon na ekale faanu shakhsiyaten nufene ekalege faanu deke miad lobi umaki alugon me ekale faanu ge sunnata ekale faanu engevi gota bola ba kiyama gatun ei ekalege faanu tabaamu maki mi ayatu ge sallallahu alaihi wasallam alladheena istajabu lillahi war rasul allah sha ekalange rasulan ijabatin mihun ei kon gota ka kiyaman terikan ada kore mihun min ba'di ma asabahumul qarh zaham ibami hunajjihum fahu gais zaham wada ga tuma fahu gais allah kalaange rasulaya ijaba de vimihun dannar lilladheena ahsanu minhum wattaqu ajrun azim emihun geterenge ihsan ter vimihun he amal takurimihun wattaqwa taqwa rimihun ajrun azim emihun ve boduwegem wa ajru allah ge hadratu ga boduwegem wa ajru na de miriya mi sala kur kollan de miyati ma ibilihuge wahaka ibilihuge aswale me be kula swale atayar kya subhanallah kiyenje subhanallah kiyenje yani imamiha kuri safagati be men kiyene lade den imamiha subhanallah kiyema imamiha mibuni huttan lafiya nutedu vejjiya imamiha ko jahanje yana jahaf den imamiha ko kursaida qur'an kursaida kurima den ediye hisam e imamiha tabamu gotum imamiha tabamu gotum subhanallah kiyenje yana tibimiyo kuri ga tibimiyo subhanallah kiyen jehane islah kodama taka den e na yagi mani nu jehe kan den ena diye idiya mena fatun dan sajida ya den er rakwan iturwa eru ga bang il mering e bhuri e ge khilaf esa er rakwan iturwanya e bhuri e ge den masalata e khilaf imam bang il mering vidalo imam ya subhanallah kiya ga mes ni sinde jate du ashe imam ya ko den kursaida qurare den kursaida kurima e na bes derakwa tu ge ajru iturwan li vejje ei kursaida ei irraqatu ga maqam an irraqwain ay irraqwain dirraqwain hama bi sunnah namadaka allah liwana kama den ane bangil merim vidalwani nuna kena ena nute enge mi hunu tedu ash yakin wa mi hun emi hun tibere attahiyatu ga den imam mi ha irraqwe kofa attahiyatu emi imam mi ha kon attahiyatu me hun salam den den salam dinima den etati mi hun an kabunan jene da fasraqwe kofiye den imami ha yakin kolwan tin hatar mi hun den heki difi ayuti fasra ko kuraifa den kursa ida kuran je yani এগতম বাহকে কি এ আবাসু এমমেন নুরহে মিহাকু ইমাম কান্ন হুন নাশে বার একা নুরহে ইমামে কে ফাতুক নামাজ ন কুরাশে কেন নাই এমি হুন নুরহে ইমাম কো নুরাশে ইমাম কাম মুলি মানে আবাসু মিহ আবাসু মিস কি তুগা এ আবাসু মিহ হুন নুরহে ইমাম কো নুরাশে ইমাম কাম এ হেঙ্গে বহু রিওয়ায়েত আং আছে একা নুরহে ইমামে কে ফাতুক নামা কি তাম মিহ নুরহে মিসালকা এ না আই বরং আবহান নিমালে কম মেস মাসাকাত তাকু দাম দেগে আর ওই আমি মাদি কম নামাজ করি কি নামাজ ঘুরে কেম বেসে না সাহার ওই কিয়া কিয়া উনা নে ইতাং বাই ফার ইতাং আমি জামাত না দেব নামাজ কোন কাল ইমাম বাই আদি বাই ফার ওই নামাজ রুহে ইমাম বাই ফার নুর হে গইবে দান আমি এনা ইতাং আরা আমি ইতাং কুলা হান নি মারে নামাজ উঠতে না আমি ফেরি বাকারা সুরা আমি সাহরাকা না ফার হাসি এনা মার নুর হে না এ নুর হে ইমাম এক গফাতু কা নামাজ নু কুরাশে কে নাই এন নামাজ আবার মি হ নুর হে ইমামাকু মিস্তাং গ ইমাম কান নুলা আসে বই লাফাতুকা মারবে জিয়া না স্বর্গ বান্নান বাক তিনকুদিন মারবে জিয়া স্বর্গ বান্নান বাক আসাবে কল দন নতি অন্য মে সওয়াল ন করম এক কুজ্জা কাবে হে গতুন নে এক কুজ্জা কাবে হে গতুন সওয়াল পুরি না মাস ইদা হাদিস ফল করে বিহে এক কুজ্জা গজারিয়া মে মিয়ার এক মুরাদ কি এক বার মুরাদ তে বাহারি তিলা ফাইল লুই জিয়া না রাখে দান কমে মিয়া কোস মিয়ার কিরে না তিলা ফাইল মুমিনুন গে দেন কাফারুন গে নাই হিসাবে বেস এমি না রাখায় মুমিনুন গে সবতে হিসাবে নাই মিহ সুবার গে দান মিহ দেন তিলা ফাইল কিরে না মিহ গে বহুর কিরে গে কানাতা ফাইল নিবে না মিহ গে বহুর আদি তিলা ফাইল লুই বানা মিহ বসে লুই গে না রাখায় দান জি মিহ বসে এবাতি বি মিয়ার তিলা ফাইল লুই বে লুই কিরিয়া বেস লুই জিয়া না রাখা ওয়াজিব হই হিসাবু দেন মিসাল কে না রাখায় গা এই মুমিনুন গে তেরেন তাওহীদ গা হল বেরিং এমি হুন দান না রাখায় গোসা এমি হুন গে ফাফাতাহু গে রাহা দেকুমা ফাহু গা নিকুন না না রাখায় এ মুমিনু গেতরে এ গোত নরক ওয়াজিব ফতিবি মাইম বাফাই দে দে মফিলি মম্মা একা বাপ্পা একা এ কুজ্জা গে সবাবুন এ কুজ্জা শাফায়াত তেরিমা এ দেমি হুন নরক নুগস স্বর্গে আল্লাহ বান্তাওয়ান নরক ওয়াজিব ফমিতিবি নরক দান এমি হুন গে হিতিলে ফাইল লুইম গে সবাবুন এ নামাজ মিসার কে এ গোত কে স্বর্গে দান নেমি হাক এ মি হুন প্রথম শাফায়াত তেরিমু গে হুদ্দেন গে কুদিনা কান নুলিবে এনে মেরা শাফায় মিওতি এ শাফায় দে শর্তেন গে বান শাফাত গে এ শর্ত কি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমিহাকে শাফায়াত তেরুম গো হুদ্দা দেব দে হুদ্দা একা একুম শাফায়াত তেরি বেবেন গি আমি দোগা কম মেমিহাক শাফায়াত তেরি বেবেন দে হুদ্দা একা একু প্রথম হুদ্দা কি এ নয়া এ শাফায়াত তেরি ওয়ামিহাং আল্লাহ শাফায়াত তেরি উমগে হুদ্দা দেব দেবনাই এ ফারাতাকা আমি দেনা মিহার ওরেন শাফায়াত তেরি বান এ ফারাতাকা মেদু শাফায়াত তেরি উমগে হুদ্দা আনকা দিন দিনিমা দে হুদ্দা লিবুনিমা শাফায়াত তেরি বেন শাফায়াত তেরি উমগে হুদ্দায়া এমিহায়া মেদু শাফায়াত তেরি উমগে হুদ্দায়া এম দেহুদ্দাই নন জিয়েন এ দেহুদ্দাই গেন হুদ্দা নন শাফায়াত তেরে নোয়ে দেন এম আল্লাহ এ মিহেগে হাগগুগ শাফায়াত তেরে উমুগে হুদ্দা ইজুনা দেব্বি মিহাকান এ মিহাকান মে শাফায়াত তেরে বেবেন মিসালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কলিফান কোম মে হারতে গজে কলিফান বেনু মে বাডা গেন নাও এ কলিফান গো বড় বেবে প্লাস শাফায়াত তেরে ওয়া সাওবাকি এ কলিগে ফানু গে রিসালাতু গে এম উন্দাগু দাতি দুয়াস ফারুগে এ হিতেরে বাডা গতি আবু তালিব অনেক কাফারুন গে হামালাতং আয়ানুদি আড্ডানে গে গতুগে সরি হামা আবু তালিব দেন আল্লাহ হিকমতে গতগ এ ইলমের বিদালন তাহু গেলমের হিকমতে গতগ বেটে আবু তালিব ইসলাম ডাগে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতল করিস আবু তালিব হুরিয়া মদিনা গে মক্কা গে বড় সরদার গে বেরি এক গাইছি তো হুরিয়া মিহঙ্গে দি মাতিগা হুরিয়া কা মন কা নুকেরে কা আরবা কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা তোমিয়া গে ইয়ামে দহ গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুদ্দা দেবানে আবু তালিব আমেদ শাফায়াত তরি হুমগে একমক সুবর গে বেদ দেম টাকা নো নরকা গে আযাব লুই কো দেব মঙ্গে দি এই হামেকান একালেফানঙ্গে একালেফানুগে রিসালাতুগে ময়দানুগা দাওয়াতুগে ময়দানুগা আবু তালিব দেবি এহি ফুলটাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবা ইজনাইং নরকা গে আযাব লুই কো দেমা এম্মে ফাহুম একালেফান লিবি ডাগেন নরকা গে এম্মে লুই আযাব লিবি ডাগেন কমমেকাস কমমেমিয়াকাস দারিয়া কাবে শাফায়াত তেরুমগে হুদে মামে ফাং ইকুন নরকায় দান তিবেজিয়াকা হুদে নুলিবেনে শাফায়াত তেরুমগে না শাফায়াত তেরুমগে হুদে কুদিন লিবেনে কমমেস হুদে একামা কোয়ে হুদে লিবেনি এ শাফায়াত তেরি ভেবে কাহলা মিহাকা শাফায়াত তেরুম গায় ইসতিমাগে মিয়া কুরে দানে হামাই ফাদামি হে এহ মিহু নরকায় গোসা মিসালকে একা কুরে দানে তাং মি হেওমাল তো কেস কল্লা ফুরি মিয়াকু তাওহীদ গমতি হুরি মিয়া কুহুরে দানে এম বেজিয়া এ না টাকা শাফায়াতের মুগে ইজনা দেবান আল্লাহ দেন এগে মুরাদ কি সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস তাং আলগোন মে বালেন জেন হাকীকাতুগা একালে এক ফানো এক হাদিস তাং মুখাতাব বি কুমবায়াকা আসাওবে কালুন এম আসাওবে কালুন তিব্বে বি কোইন এই গোতা কি এ গোতা তিবি কম মে মিয়া কা একালে ফানো হাদিস উলে মুখাতাব ওয়ান এ গোতা উলে ফিয়া এ গোতা এই হাদিস উল তাং মুখাতাব বি এবে কালুন এহমা এবে কালনা কান নুজিহে মিহেম মিহেম মিহেম মিহেম হাদাফিয়া এস ওরগনানি এহেন হাদিস ও কুরাল্লাকা এহমে আল্লাহ কি তো কুরআন গাহি কুরমানি ফা ইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও এমি হুম বাস তিয়া বা মি হুম তিয়া ইমামে গান তিয়া তিবি গোতাং ইমাম বেজিয়া হিদায়াত লিবেনে এরুন নে হিদায়াত লিবেনে এহনু নি হিদায়াত নু লিবেনে আনে কা রাসূল হাদিস ও কুরআন বাহানি তুমি কালে ফান গুমাত গমি হাদিয়া তিম বাই বেহগান দানে এমে বাই নুন হুরিয়া মেন দান নারকাশে হাদিস আসাবে কোন সওয়াল করোনি সালামে বান বাই কি কম বাই তো স্বর্গ দান বাই কি কম বাই তো হাদিস ও কুরআন কি কে মা আনা আলাইহি লিয়াউমা ওয়া আসহাবি এই মিয়াদ তিমান কালে ফান তিমান কালে ফান আসাবে কালুন উলু দিগো তান উলু নমি হুনে এমে এই স্বর্গ দানি এরা এন নুন স্বর্গ এন দান মি হারাম মি ইয়া কো কি তাম মি হঙ্গা তিমান মাদেন কুরআন মি হঙ্গেস দারিং হামলা ফাতুগে মারবেফা এগ মানে কি এ হকম মে মিয়া স্বর্গ দানে কে বুনে কি না বুনে বেনি এই স্বর্গ দি মাটা কাই বুর শর্ত তাকে এ শর্ত ফুরি হম আন্যা মিয়া কা স্বর্গ দেবে এনি না মাহাদ নু কোরআন নু কোরআন মিয়া কা স্বর্গ কা নু দেবে না মাহাদ নু কোরআন মিয়া কা স্বর্গ কা নু দেবে এই শাফাত নু মুসলি বেনে কাও কা শাফাত নি বেনে এক এক কি শাফাত এস নু বেনে না মাহাদ নু কোরআন মিয়া কা গিয়ামে দোয়া হুয়া সা হইছে দেবানা দেরা কুয়াতুগা কিয়েন জেহেন হে এই সওয়াল মিহার মেন্দ্র নামাজ গিয়ে সুন্নাত কে মিহা হাতার কো মিহা কুরান যা ফরতম দেরা কুয়াতুগা কিয়ান দোয়াল সিফতা দেবান রাখো তো বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ ফারহান আউজ কি আখান নু জেহেন ফরতম দেরা কুয়াতুগা ফরতম দেরা কো কুরান ফরতম রাখো তো দোয়াল সিফতা কি আফ আউজ কি বিসমি কি আফ অনে সূরা কিয়া কিয়াম ফারহান দেখ আমার সূরা তাফাহ মুস্তাহাব হয়ে গেছে সূরা তাকিয়া কিউ বাই দিবেহিং মানে সুন্নাত নামাজ তখন তাফাত কো সুন্নাত নামাজ কা ফরজ নামাজ কা ইবস তাফাত নেতে ইবস রিওয়ায়েত কোন ইত্তাফাত নে গে দিবেন তাফাত কো ফতি কি নে কামে ইসা কা সুন্নাত নামাজ কে জিয়া কা দোয়াল সিফতাহ বসনু কিয়া আলহামদুলিল্লাহ সূরা তে বসনু কিয়া আমা কিয়েন জে কিয়েন জে আলহামদুলিল্লাহ সূরা ইবস কিয়েন জে এর ফুরি আমা মানে এ মুস্তাহাব হয়ে গেল বা গোইং হে মুস্তাহাব এন দোয়াল সিফতাহ বস কিয়েন জে এ মিসা কা সুন্নাত নামাজ কে লিফা নাম কো কুর কল্লা বা কুর সূরা তাকিব বানি ইদাল বানি সুন্নাত নামাজ হোগা এম কুরু দোয়াল সিফতাহ হবে বার কুরু দোয়াল সিফতাহ মিসাল কমর কে ফান আম কো বিদাল বা দোয়াল সিফতাহ কে সুবহানাকাল্লাহু বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা মি দোয়াল সিফতাহ মি সহ দোয়াল সিফতাহ মি আবু দাউদ কে রিওয়ায়াত কিং আসে বই দেন হামাই ফাদা আল্লাহুম বাইদ বাইনি ওয়া বাইনা খাতা এম সহ দোয়াল সিফতাহ ওয়া আল্লাহুম বাইদ বাইনি ফরদ নামাজ গসলে সুন্নাহ নামাজ এম সহ হবে মানে এই মুত্তাফাকুন আলাইহি বুখারী আর মুসলিম রিওয়ায়াত করা ওয়াফা দোয়াল সিফতাহ দেন আদি ওয়াজ্জাহু ওয়াজহি আল্লাযী ফাতারা সামাত এই এম দিগু দোয়াল সিফতাহ এমে দিগু দোয়াল সিফতাহ ওই কাম কো দিবে হিননা ফয়তাহু কা কুরি গলিয়ে ফামি হুনানি ওয়া আনা মিনাল মুসলিমিন ইসাবা এ নুন আদি এ গে বই বড় দিগু ইবারাত আল্লাহু মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়া আতরাফতু বিযানবি ফাগফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা واصرف واهدني لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت واصرف عني سيئها لا يصرف عني سيئها إلا أنت لبيك وسعديك والخير كله في يديك والشر ليس إليك أنا بك وإليك تبارك ربنا وتعاليت أستغفرك وأتوب إليك أي سعب أي دعاء الاستفتاح وجهتك ينجي حسابك ينجي وجهتك ينجي أنا من المسلمين أي سعب ما تكوري كفتاه غليا فأي كمير إبس روايتك ننجي حسابك وريها رواية مسلم رواية إما صحة رواية مسلم غيني وجهت إما صحة فتك مسلم بخاري كن وسني مسلم غيني رسول الله صلى الله عليه وسلم ريغانو غنماته وجهت بدالوه مي وجهتك أي سعب එම දීගු දුවාලිසිතාහ රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් රේගණු ගනමාතෝක දීගුක් කියවා විදාලවේ හුරිහායිච්ච දුවාලිසිතාහ ස්කිරාතු වෙස එහෙන් වෙගන් දුවාලිසිතාහ දීගු කරවවා එම දීගු දුවාලිසිතාහ වජ්ජහතු අල්ගොණම බේ බේකන වර කුර කුර කොම් කියනි ඒති කියන ජීනේ වර කියා අල්ලාහ්ම බයිද බයිනි විදාලවේ එම සොහ දුවාලිසිතාහ වෙයි ඒ දුවා මාකුරු වජ්ජහතබුරේ ورفلو تلك الله واخفض جناحك للمؤمنين سبحان الله دينه كن فلو تبعيان كراحك اكهل اتشبونا بس اتشنوكي مدما يتيروه اولين قطعن اولين আমি সারা নুবাই হাড়ি উতরেছি কি আমি হাড়ি উতরেছি কি আরাঙ্গলে হেম কালেস্তি উলে গয় জিনে কুরামি হাজে আরাঙ্গলে হেম কালেস্তি উলে গ মাসেন তে হার করি বারাতে বুনাকা মিহুন গে মুদাতক খিয়ানে তেরবা মিহা আমরাঙ্গলে কালেস্তি উলে গয় এ নু না নয় হার করি কুরন জেনে মিহুন না হাদ্দু তবসি ওতে আইকেন্ডু বাক্কান করি মিহা আইকেন্ডু বাক আদি আইকান্ডা ফা এতি ওয়াগাডেক গ মাদেফা এন এমমেন গ কুরি মতেনা কারুগে আলা হেদু কল্লাশে কি হার করি ইসলাম দিন গঙ্গা এন নু এই আখলাক রই বতি ওয়াশে مريهام من أخلاق واخفض جناحك للمؤمنين رسول الله صلى الله عليه وسلم أمر قرباني مؤمن نتكا كليك فانو كفيا فلو تيري كل باره همدر دي وداعا نواره كليك فانو كي همدر دي بيه كلي همدر دي بيه كلي كليك فانو كي الله إما فريهام خلق غمتي كهد دي فرائن رسول الله صلى الله عليه وسلم إما رنغلو ميهكو ديني قطن نبايا كمي قربان كليك فانو دو كل بات ميهكو مؤمن كو اجكا دولن قربان كآخرنو كمجبور كرمن ني ekama ko mu'mina islam dinu ko daira tarawana jena haru kari kurawene narakaage wahaka deke wenes kiwegen to asawya kanuge iman kan gadda wegen edani narakaage wahaka tan adwa ha swargaage wahaka tan adwa ha ei narakaage wahaka tan ehimata etanu salaame kurumatta kami hakuma sakkate qurani swargaage wahaka ehima etana diumatta kami hakuma sakke qurani ekale bes wahakan takka kihine mi haku islam qurani ena adiru kame mi haku islam dina kan nule na den namu gaule mi hun ule islam dina e namu gaulna kas allah wei দেন বড়গেন বা ফরাতে কে ই মি হাকু নামু গে ইসলাম কাং উটাস আল্লাহ গ কেসেন নতে বেন ওলবাইন নুলে বেন ওলবাইন বেন তা আল্লাহ এই হিতু গ ওইন এমমে ফুন নারদ দন দেন বড়গেন না ফরাং এই একলাং গে কাং ওলবাইন মি হাকান নুলে বেন মুসলিম কে কিয়া গে সামালেন নুকো আল্লাহ কাং ওলবাইন নুলে বেন আমাল কুরআন জি হেনে আদি ওয়াহাকাতান আডওয়া হাগেন নুনি ঈমান কামে তাকওয়ার কামে হিতাকান নুস আন্নানে হাদিস কুরআনি মারু মাতিন তিয়া বামি হুন গিনা গিনেন হান্দমা কুরআশ এরুং আখিরে বে সান্দমা কো দেনে তিয়া বামি হুনা হিতুগে দাবারুস জাহে এতি সাফ কুরবেনি গুরুয়াঙ্গিনে গিনে কিউমা মারুগিনে গিনে হাঁদা কুরিমায়ে মারু ওয়াহাক দক্কা গেনে নমি হাকা মারুগে হাকিগত এঙ্গেনি নু দক্কা রে মারু এমি হুম বিরু গন্ননি এই তা কুন তা জে ওয়াহাক নু এই এই ইসলাম দিন বেনু নোয়ামি হুম এমি হুম বেনু মানি হাম হুলাং কো নামু গ মুসলিম আতি বেগে এবুরে গাদাফাদ আযাব রি বেনে কামে বেসনেই সাবাকি কাফারুং এমি হুম আতি বি কাফারুং গে নামু গ ক্রিশ্চিয়ানুং গে নামু গ ইহুদিং গে নামু গ এমে এ নামু গ উলে মুসলিমুং গে নামু গ নতিবে মুসলিমুঙ্গ নামুগা তিবে ইয়া মুসলিমুঙ্গা আমাল তক কুরান জেনে মুসলিমুঙ্গা নামুগা তিবে কাফারুঙ্গা আমাল তক কুরা কাম গবা ইয়া মুনাফিকুঙ্গা লিস্টুগা দানি এমি হুঙ্গা তিবে নরকা গেমে আডিগা আল্লাহ গিয়ামে দোগে এফাদা মি হুনা এমমে গাদা ফাদা আযাবু দেবানি দুলুং ইসলামুঙ্গা নামুং মাশহুর ওয়েফা হিতুং এহেন এচ্চে আসলু বাগত কি ইসলাম দিনা কা নুরু হেতে দিবে হে রাজ্যে গা তিবে তিবে মুসলিমুন্না কিয়েন এই বাগত কি ইসলাম দিনা কা নুরু হেবে ইসলাম দিনুগে কান্তাত্তা মিহুনা মি বাগত কে মিহুঙ্গে ফেশেনা খিলাফ ওয়ে এমিহুঙ্গে উলে গোইত্তাকা তাফাত ওয়েবা ইয়াং হুরসালা আইবা না হাওয়া নাফসা হুরসালা না কমমে গতে ইসলাম দিন এগা হাওয়া নাফসা কমমে মি কইস তাবাওয়ান কি কা হাদিস কোরআন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআ লিমা জিতু বিহি হাদিসুল কুরবানি এবেস মিহিয়া কুতিয়া বায়ামি হুগে তরে ঈমান বিকামু গান ওয়ানে এমিহে গেহাওয়া নাফসু তিমান কারে ফানু গেন স্টেবি হুকুম ফুলতাক তাবানু কুরআন নি তাবা কুরআন জি এনে হননি মুসলিমা কান ওয়ান তাকম তাগু জি ওয়া কা দক্কা বেন নুন এই কি এমি হুম বেন মানি হুরিহানু বা কামে কোল্লাগে মুসলিমা গতু গতি বেন কি হিনেন হেম ওয়ান হুরিহা ফাদা এন না গেন কি নে এন বেদা বেদানতে এ দুনিয়া বিগত মাসমি হ গাবুল কুরআনে বিষ্ণু মেন নুন এই কি হুরি হা কুলাকুম ওদা এ মুনাফিক গুলো নগই মুমিন কুলম বস কাফরন কুলম বে এ কাফরন ফায়দা আলি বেতন গে মিহং কার বস হারম খালি মেন গেতরে বাবা এ হারম নাকি মুমিন নাসলি বে হেন্দুগা গানিমা মুদাত আলি বে হেন্দুগা না হারম খালি মেন গেতরে নে বি মুমিন নে হারম নাকি আমা হাঙ্গুরা আমেস কুরি মে কালে না এ দুনিয়া বি ফায়দা দুনিয়া বি ফায়দা হুরি আমে মিস্তানি ও আখিরাতাকা বিষ্ণা আমি হক বরম মাদু সুয়ারুগেগা দুয়ালা রেগাডা অন্নানে কামকো আন্দিরিয়েন্নুয়ান এবহুরি রেগাডো গেওয়াহাকাস দুয়াল গেওয়াহাকাস আসা এহনাসমি গো তাকান্নু আন্দিরিয়েগেন্নু দানে তাকু আলি কং অন্নান এর আন্দিরিমানি আসুনি দালাম গে এই ওজালনা লাইলা লিবাসা এ বাবার হিকমত তঙ্গে পর আন্দিরি গুমুগে বাবার হিকমত তঙ্গে পর লাভাফা এই কাম কাবেন মান মান সুয়ারুগেয়া এহ মাকাদেন আন্দিরি গুমুগে বেন মান তেন মিহারুদ্দিন এ ইলমরিন্দেন ফতোয়া দেবুং এই দেন মুসলিম মিহারুদ্দিন তিবাবু তিবাল হেন কাহলে বাবে তিবাবান ওয়ানুন রাঙালি মিহারুদ্দিন হাঙ্গুরাম কুরামি হুনা এগো তোমার ইলমরিন তফাত ওয়া কথা ডাক্কা সে বাহারে দেন জিহাদা বেগম জিহাদ কি এই মিগে শারুত্তাকে বসে বাহাট্টে দেন নাসু তাকা বিসনা এ বহুর ইলমের ফতোয়া তা নেরু বাফা দেন বাই হিসাব তো হগে কুরা হাঙ্গুরাম এই সিদা শার এই জিহাদ নুনে বস বাই ইলমের গে বিদাল হবে শারই জিহাদ নুনে এ নামেস মুমিন হ কাফির গ আত মারু গ জিয়া শাহিদ গে দেন শাহিদ গে দরাজে তঙ্গে বহুর বাবার এ বহুর তা শাহিদ গে বাবার ওয়াত্তার তাস বাই আকুরা বাফা এ বহুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার মাকামতা শাহিদ গে দরাজাতা এমে মাতি শাহিদ নাকি আল্লাহ গ মাউগা আল্লাহ কালিমা ফুলো মাতি বের কুরুম গে নিয়াতুগা হাঙ্গুরাম কুরামি হুম ইলাই কালিমাতিল্লাহি আল্লাহ গ কালিমা ফুলো মাতি বের কুরমাট্টাকা আল্লাহ গ মাউগা হাঙ্গুরাম কুরামি হুম এই এমে মাতি বের হাঙ্গুরাম এমে মাতি বের জিহাদ কুরামি হুম এই দেন মিহার দেন দুনিয়া গে মিউলে আগে কি হাঙ্গুরাম তা দিমা দিমা গে মিউলে হাঙ্গুরাম তা মুসলিম না কাফের না এই গে দেন ইলমেরিং গে বহুরি বাহাকে দে কেইফা দেন আহরম না কান্নে গে নে ইয়া বেগো তাকুম ফতোয়া এনে রেখা সবাকি দেন এগে দেখলে এহারাঙ্গালা কাত তাফসীর কো এগি ফাইন নিং হারবেন নাকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।